الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله رب العالمين আমাদেরকে এই দর্শে এসে دینی আলোচনা করা ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। গত দর্শে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল জানাইজ থেকে আমরা মা আলাল হাযিরিন বাদা মাউতিহি এর অনুচ্ছেদ হতে আলোচনা করছিলাম। যখন মানুষ মারা যায়, উপস্থিত ব্যক্তিদের করণীয় কি এ বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে থেকে শেষে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল তা হচ্ছে, মানুষ যে স্থানে মারা যাবে তাকে সেখানেই দাফন করা, অন্য জায়গায় স্থানান্তরিত না করা, আলোচনা হয়েছিল কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ মারা যায় তাহলে তার দাফন কাফন গোসল ইত্যাদির কাজ তাড়াতাড়ি করে সম্পন্ন করো। এবারে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দাফনের কাজে বিলম্ব হবে না তাড়াতাড়ি হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। বাকি অনেকটা কাজ আছে, যেমন আমরা বিদেশ থাকি, অনেক এখানে মারা যায়, ওদেরকে মর্গে রাখা হয়, এখানে আরো অনেক কাজকর্ম আছে কাগজপত্রে, বাংলাদেশ থেকে অনুমোদন পত্র লাগে, আরো কি কি লাগে আপনারা জানেন তো। এই কাগজপত্র আনতে যদি লেট হয় সেটা আরেক কথা, এটা অপারগ অবস্থায় কাজ করতে হচ্ছে। আমাদের উচিত যেখানে যারই মৃত্যু হবে, আমরা জানি না আমাদের সকলের মৃত্যু কোন জায়গায় হবে, আমরা জানি কেউ বলতে পারে না। মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে। আপনি এই জায়গায় মরবেন, আজকের এই জায়গায় এই মজলিসে, না ওনায় যায়, না বাংলাদেশ, না মক্কায়, না মদিনায়, না অন্য কোন রাষ্ট্রে, না ইন্ডিয়া, জানেন না? জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্য মানুষের আশা থাকে, যদি আমি হারামের অবস্থায় মারা যাই, গত সপ্তাহে আপনারা দর্শে শুনেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, নিয়ামত কিনা, হজে গেলাম ওখানে যদি মারা যাই নিয়ামত, আলহামদুলিল্লাহ। কেউ যদি থাকে মদিনায় বসবাস করছে আর যদি তার মৌত মদিনায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ, হাযা মিন ফাদলিল্লাহ। অথবা আশা, আমি যেন ভালো অবস্থায় মারা যাই, আমি যখন সালাত পড়ি সেজদার অবস্থায় যেন আমি মারা যাই, আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় যেন থাকি আর আমি মারা যাই, এটা কথা বললাম, শুভ মৃত্যুর কামনা করব আমরা। কিন্তু আপনি কোন জায়গায় মরবেন ওইটা আপনার কাছে না, ওইটা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই মানুষ যে শহরে মারা যাবে ওখানেই দাফন করা হবে তাড়াতাড়ি, মুতাখির, লেট করা ঠিক না। আরেকটা কথা, যে ব্যক্তি মারা যাবে যদি সে ঋণগ্রস্ত হয়, ঋণী থাকে, তাহলে তার নিজ মাল থেকে ঋণ পরিশোধ করা হবে অতি তাড়াতাড়ি। তার উত্তরাধিকারী যারা ওরাজু থাকে তাড়াতাড়ি তার নিজ মাল থেকে আগে বাগে ঋণ পরিশোধ করবে। বলছেন আইয়ুবাদিরা বাদুহুম লিকাদাই দাইনিহি মিন মালিহি, ওয়ালাউ আতা আলাইহি কুল্লুহু ফাইন লাম ইয়াকুন লাহু মালুন ফাআলা আদ-দাওলাতি আন তুআদ্দিয়া আনহু ইন কানা জাহাদা ফি কাদাইহি فإن لم تفعل وتطوع بذلك بعضهم جاز وفي ذلك حديث যে মারা গেল যদি সে ঋণী থাকে তাহলে তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে, যদিও তার সম্পূর্ণ মাল সম্পূর্ণ সম্পত্তি যা আছে সব এতে ক্ষেত্রেই শেষ হয়ে যায়। বলবেন না আমি যাতে মারা গেছে খালি আগে সে নিয়ে যাই যা, তার ঋণ আগে শুদ্ধ করো। আর যদি তার মাল না থাকে তাহলে রাষ্ট্র সরকার তার ঋণ আদায় করবে, বুঝতে পারছেন? যদি এখানে একটা শর্ত করছেন, যদি সে আগে ঋণ আদায়ের জন্য সচেষ্ট থাকে, চেষ্টা করছে ঋণ আদায় করতে কিন্তু পারেনি, এই অবস্থায় সরকার তার ঋণ পরিশোধ করবে, বুঝলেন? সামনে হাদিস মজুদ, দলিল পেশ করছেন সামনে। আর যদি সরকার না থাকে, বাংলাদেশ সরকার মুসলমানদের ঋণ শোধ করে? সে নিজেই চলতে পারছেন দিবে কি? অন্যদিকে চেষ্টা করলে তো দিতে পারত, কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তারা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা নষ্ট করে দেয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এইসব লোকদেরকে আল্লাহ হেদায়ত দিন। আর যেসব কাজে দিনই ক্ষেত্রে ফায়দা হয়, জনগণের ফায়দা হয়, গরিবদের ফায়দা হয়, সেক্ষেত্রে তাদেরকে সচেষ্ট দেখা যায় না। আল্লাহর নাফরমানিতে সুখ দিবস আর দুঃখ দিবস আর কি দিবস আর কি দিবস পালন করতে কোটি কোটি টাকা তারা নষ্ট করে আর না আত্মসাত করে বলে শুনেছি। যদি এটা বাস্তবই হয় তাহলে তো বড় দুঃখের ব্যাপার। সরকারের মাল এক টাকা অপব্যয় করলে এই সরকার তোমার না, সরকার বলতে জনগণের সরকার, এক টাকা খরচ করলে অপব্যয় করলে সমস্ত জনগণ, যত জনগণ আছে সবার কাছেই তোমাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। অনেকে বলে থাকে সরকার কা মাল দরিয়া মে ডাল, বলে কিনা? একটা গলত কথা। ব্যক্তিগত কারো মাল যদি আপনি মারেন, আস্তাগফিরুল্লাহ আলাদি, হয়তো একদিন তাকে বলতে পারেন তুমি মাফ করে, আমি তোমার এত টাকা নিয়েছি, ঠিক না? আর সরকারের মাল যদি মারো, কারণ সরকারের মাল শুধু বর্তমান সরকার যে পরিচালনা করে সে না, সমস্ত জনগণের মাল, কয়জনের কাছে আপনি ক্ষমা চাইবেন? ভালো করে বুঝবেন। দাওলা সরকার রাষ্ট্র, যে ব্যক্তি মারা গেছে তার ঋণ পরিশোধ করবে, যদি না থাকে তো আমরা দেখছি আমাদের সরকার নাই, মুসলিমের সরকার মুসলিম রাষ্ট্রের সরকার, কিন্তু এসব ক্ষেত্রে কোন ভূমিকা নেই। আমি জানি না ভূমিকা আছে বলে, আপনারা কি বলেন আছে? আমি জীবনও শুনিনি সরকার কোন ফান্ড তৈরি করেছে অথবা সরকারের আলাদা একটা অনুদান এরকম আছে, ঋণগ্রস্ত মানুষ হলে হ্যাঁ তার ঋণ পরিশোধ করবো, অথবা মারা গেলে আগে দেখবে ঋণ মজুদ ওর পক্ষ থেকে দিয়ে দেই, কোন শুনিনি আমি। আল্লাহ আলম, ব্যক্তিগতভাবে থাকতে পারে আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে থাকতে পারে, অসম্ভব না। বলছেন এবারে فإن لم تفعل وتطوع بذلك بعضهم جاز, যদি সরকার এ দায়িত্ব পালন না করে আর সাধারণ কোন লোক নিজ পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দেয় তাহলে এটা জায়েজ, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কয়েকটি হাদিস শুনেন। عن سعد بن الأطول رضي الله عنه أن أخاه مات وترك 300 درهم وترك عيالا, قال فأردت أن أنفقها على عياله, فقال للنبي صلى الله عليه وسلم إن أخاك محبوس بدينه فاذهب فاقض عنه, فذهبت فقضيت عنه ثم جئت قلت يا رسول الله قد قضيت عنه إلا دينارين ادعتهما امرأة وليست لها بينة قال أعطها فإنها محقة وفي رواية صادقة أخرجه ابن ماجه وأحمد والبيهقي شش برجند سعد بن أطول رضي الله عنه بلن তার ভাই মারা গেছেন, তার এক ভাই রেখে গেছেন 300 দিরহাম, আরো রেখে গেছেন তার কিছু সন্তানাদি। তো সাদ বিন আতবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চাইলাম এই যে 300 দিরহাম রেখে গেছেন তার বাচ্চাদের ক্ষেত্রে, সন্তানাদির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে আমি এটা ব্যয় করে দিব। ওই সময় আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আখাকা মাহবুসুন বিদাইনিহি, তোমার ভাই মাহবুস মানে বন্দী আছে তার দেইনে, করজে, করজের কারণে তাকে বন্দী রাখা হয়েছে। তাই তুমি যাও তার করজ আদায় করো। এদের কি বোঝা গেল? করজদার, আল্লাহু আকবার। একটি রওয়ায়েত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ যদি শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় কিন্তু করজ মাফ হয় না। বুঝলেন? এবারে যে করজ মাফ না হয় আমাকে চিন্তা ভাবনা করা উচিত, করজ কিরকম গুরুত্ব। তাহলে আপনি কি বলেন, হাইজেক করে পয়সা নিয়ে এসছি, চুরি করে পয়সা নিয়ে এসছি আর তার হক আদায় করছি না, ওইটা কি মাফ হবে? সামনে দেখুন। তবে অন্য রেওয়ায়েত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঋণ আনে মনে থাকে আমি ঋণ পরিশোধ করব, তাহলে রব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আর ঋণ আনলো, ঋণ আদায়ের ইচ্ছা নাই, পেয়ে গেছে আর কি, পাইনি দেয়নি এখন দিয়ে দিয়েছে, ঋণ বলে নিয়ে এসছে পরে আর দিচ্ছে না, আল্লাহ বলেন আল্লাহ তার মালকে ধ্বংস করে দিবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাল আল্লাহ ধ্বংস করে দিবে। ঋণ সুদ করা নিয়ে এনেছেন, আল্লাহ এর মধ্যে বরকত দিবে। আর এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি কেউ ঋণ শোধ না করতে পারে আর এই অবস্থায় মারা যায়, রব্বুল আলামিন ব্যবস্থা করবেন তার ঋণ কিরকম পরিশোধ করতে পারেন তা দেখবেন, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আর যদি তোমার মনে থাকে আমি ঋণ দেবো না, তাহলে তুমি তো নিজেই নাই, মন নাই, তো আল্লাহ কিরকম পরিশোধ করবে? ওই সাহাবি সাদ বিন আতবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে আবার গোড়া থেকে বলি, বলছেন তার ভাই মারা গেছেন, রেখে গেছেন কয়শো দিরহাম বললাম, 300 দিরহাম। তার ইয়াল আছে, ইয়াল বলতে বাচ্চা কাচ্চা। আমি মনে মনে ভাবলাম এই পয়সা তার তার পরিবারের জন্য, বাচ্চাদের জন্য ব্যবহার করব, বাবাদেরকে দিয়ে দিব আর কি, বাবাদের জন্য রাখবো। তখন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই কিন্তু তার ঋণের কারণে সে বন্দী অবস্থায় আছে, যাও তুমি তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করো। বলেন আমি গেলাম, গিয়ে তার ঋণ পরিশোধ করলাম, ঋণ পরিশোধ করে আসলাম, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করেছি কিন্তু দুইটা দিনার বাকি আছে মাত্র। এই দুইটা দিনের কি রকম? একজন মহিলা দাবি করেছে কিন্তু তার কাছে সাক্ষী নাই, এমনিই বলেছে আমি দুই দিনার পাব, এরকম হয় কিনা? অনেকে আছে দেখবেন, আমরা অনেকটা লেনদেন করি, সাক্ষীর প্রয়োজন নেই, নির্ভর করে আছে কিনা, আমি নিজেই নির্ভর, আমারও জানা আছে, সাক্ষী দেখি না, যদিও বড় বড় ইয়ে হলে সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু অনেকটা আছে বিবেকে বাজে বিদায় মানুষ সাক্ষী রাখে না, সাক্ষীর প্রয়োজন নেই, তুমি আর আমি বাস আল্লাহকারী। বিশেষভাগ মানুষ তো এরকমই লেনদেন করে, ঠিক না ভাই? বিশেষ বিশেষ কারণে হয়তো সাক্ষী রাখে না, সুন্নাহ প্রত্যেকটি ক্ষেত্রেই সাক্ষী রাখা। যাই হোক, এই মহিলা দাবি করলেন দুইটা দিনারের, তো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুই দিনার দিনই, কিন্তু কেন, যেহেতু তার কাছে সাক্ষী নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যাও তুমি তাকে দুই দিনার দিয়ে দাও, কারণ সে সত্য বলেছে। আর এই অবস্থায় সাধারণত একটা লোক মারা গেছে তার উপর মিথ্যা দাবি করবে এটা তো অসম্ভব, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের জমানা, কি বলেন, অসম্ভব। লোক মারা গেছে আমি মিথ্যা বলবো তার কাছে আমি দুই দিনার পাব? এখনো আমাদের দেশে কেউ এরকম মিথ্যা দাবি করে না, কিন্তু মানুষ মারা গেলে দাবি করে আমার যাবো না, হয়তো যদি শয়তান বেতন থাকে হতে পারে, অসম্ভব বিরল আর কি এগুলি। আর না একটা লোক মারা গেছে মিথ্যা আমি দাবি তার কাছে আমি 1000 টাকা পাবো, সে মারা গেছে দিয়ে দাও, এটা হয় না। বরং অনেকে আছে যদি এরকম থাকে, আমি শুনেছি একটা লোক নাকি মনে মনে ভাবছে হয়তো কারো কাছ থেকে তিনি ঋণ নিয়েছেন, এখন আমরা ঘোষণা দিলাম কেউ বলে না ঋণ নিয়েছি বা ঋণ দিয়েছি আমি তাকে, কেউ বলে না এক ব্যক্তির ব্যাপারে একে, কারণ সবাই বলে হালাস যে দিয়ে দিয়েছি উনি আলিম ছিলেন, উনি বিজ্ঞ লোক ছিলেন, উনি আমাদের উস্তাদ ছিলেন, ওকে দিয়েছি আর 1000 জন আবার দাবি করব, হয় না। খালি 50,000-50,00,000 হোক চাইব না, মানুষের তৌফিক মোতাবেক। তো কেউ যদি ঋণ দিয়ে দেয় ও মারা গেলে মাফ, মনে মনে সে জানে আর তার আল্লাহ জান মাফ, হালাস আলহামদুলিল্লাহ, তাই না? ওটা সে পাবে আল্লাহর পক্ষ থেকে। এর দ্বারা কি বোঝা গেল, এই হাদিস দ্বারা ঋণ আগে ভাগে শোধ করতে হবে। তাই আমার ভাইরা, আমরা চেষ্টা করব ঋণ যদি থাকে তাড়াতাড়ি করে দিয়ে দিই, ঋণ আগে শোধ করি। হজে যারা যাবে ওরাও আগে চেষ্টা করবে ঋণ আগে শোধ করুক। বাকি রয়ে গেছে মাসাইল বিশেষ বিশেষ, ওগুলো আপনারা আলাদা ভাবে জিজ্ঞেস করবেন হজ সম্পর্কিত মাসাইল। কিন্তু বলছি আগে ভাগে আমরা সবাই চেষ্টা করব হজে জায়গার যাওয়ার আগে, অথবা এখন আছি চেষ্টা করব আগে ভাগে আমার জন্য আমি যদি ঋণই থাকি ঋণ আগে পরিশোধ করি। আর সবাই চেষ্টা করব আমরা যেন ঋণ মুক্ত অবস্থায় থাকি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আপনাদের মধ্যে কোন আমাদের কিছু ভাই জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী বিন আবি তালিবকে বলেছেন তোমার যদি ঋণ পাহাড় পরিমাণও থাকে তবুও এই দোয়া পাঠ করলে রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেবেন। ছোট দোয়া, اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك, কই জানে জানে এটা, আলহামদুলিল্লাহ কিছু লোক জানে, পুরাতন ছাত্র আর কি, আপনারা সবাই শিখবেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আরেকটা রিওয়ায়াত দেখেন, ঋণগ্রস্ত অবস্থায় যদি কেউ মারা যায়, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এখানে 6টি হাদিস পেশ করেছেন ঋণের ক্ষেত্রে। আরেকটা হাদিস সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত আদায় করলেন। আর অন্য রিওয়ায়েতে আসছে ফজরের সালাত আদায় করলেন, যখন সালাত শেষ করলেন বললেন আহাহুনা মিন আলি ফুলানিন আহাদ, অমুক বংশের কোন ব্যক্তি কি এখানে আছে, অমুক বংশের কোন ব্যক্তি কি এখানে আছে? তখন সবাই চুপ, কেউ জবাব দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাটি তিনবার বললেন, তখন এক ব্যক্তি বলল হুয়াদা, ওই ব্যক্তি। ওই ব্যক্তি পিছনে ছিলেন, তো পিছন দিক থেকে তার বলছেন ইয়াজুরু ইজারাহু, পরে যখন বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে একজন লোককে করার সময় মানুষের খেয়াল হয় ঠিক না এসেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ما منعك في المرتين الاوليين ان تكون اجبتني তুমি প্রথম দুইবার আমি তোমাকে ডাকলাম তো তুমি আমার ডাকে ডাকের জবাব দিলে না কেন, তৃতীয়বারের পর জবাব দিয়েছেন। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো আমি তোমার বংশের লোকের নাম নিয়েছি কেন, ভালো উদ্দেশ্যেই নাম নিয়েছি, কারণ তোমার বংশের অমুক ব্যক্তি মারা গেছে সে কিন্তু মাসুরুন বিদাইনিহি আনিল জান্নাহ, ও জান্নাতের প্রতি জান্নাতে যেতে পারছে না, জান্নাতে যাওয়ার আগেই তাকে আটক করে রাখা হয়েছে, মাসুর কয়েদি বন্দী রাখা হয়েছে, তার বোঝা গেল তার আর কিছু নেই শুধু অপরাধটা কি ঋণ। فإن شئتم فافدوه وإن شئتم فأسلموه إلى عذاب الله এবারে যদি তোমরা চাও তাকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও আর যদি চাও তাহলে আল্লাহর আযাবেই তাকে তোমরা সুপুর্দ করে দাও। এর দ্বারা কি বোঝা গেল, ঋণ হলে ঋণের গুণা আল্লাহ মাফ করে না, আর বোঝা গেল ঋণগ্রস্ত ব্যক্তি তার হক আদায় করবেন, আগে তো বলা হয়েছে একজন আদায় করলেই হয় মানে সরকার আদায় বলা হলো না, তার পরিবারের লোকজন আদায় করবে আগে, আর যদি পরিবারের লোকজন তৌফিক না থাকে তাহলে তার বংশের উপর আসে এটা ঠিক না। আমরা দেখবেন বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় যদি কোন লড়াই ফসাদ হয় বংশের সবাই আসে কিনা, আসে জানা কোথায় এটা, আচ্ছা লড়াই ফসাদের সময় বংশের লোক আসে আর সে মারা গেছে ঋণগ্রস্ত হয়ে মারা গেছে তাহলে সবাই দিবে কিনা, ইসলামী বিধান আছে আরো অনেক কিছু আছে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। তাই ঋণ প্রত্যেকেই ঋণ আগেভাগে শোধ করার চেষ্টা করবে, আর যে দোয়া শিক্ষা দিয়েছি বা যে দোয়া আপনাদেরকে বলেছি শিখতে ওই দোয়া আপনারা শিখবেন ইনশা আল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। আরেকটি হাদিস এখানে পেশ করছেন, জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত রিওয়ায়ত, মাত রাজুলুন فغسلناه وكفناه او فغسلناه وكفناه وحنطناه ووضعناه لرسول الله صلى الله عليه وسلم حتى توضع حيث توضع الجنائز عند مقام جبريل। এক ব্যক্তি মারা গেলেন আমরা তাকে গোসল দিলাম কাফন পরালাম তাকে সুগন্ধি মাখালাম, হানুত এখানেও আছে সুগন্ধি মাখায় না মৃত ব্যক্তিকে, বাংলাদেশেও সুগন্ধি মাখায় বুঝতে পারছেন, মিক্স এটাকে বলা হয় হানুত সুগন্ধি বিভিন্ন ওগুলা এইসব কাজ করে আমরা তাকে যেখানে জানাজা রাখা হয় লাশ রাখা হয় ওই জায়গায় রাখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর এই জায়গা বলছেন ইন্দা মকামি জিব্রিল, মকামি জিব্রিলের কাছে একটা জায়গা ছিল মকাম জিব্রিল ওখানে। তারপরে থুম্মা আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাতি আলাইহি, তারপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জানালাম সংবাদ দিলাম যে আপনি আসুন সালাত আদায় করুন, আর ওই সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাই কেউ যদি মারা যায় অবশ্যই তারা নিয়ে আসবেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেন তার জন্য। জানাজা সালাত যেমন আওফ বিন মালিক কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তির সালাতুল জানাজা পড়লেন, জানালা পরে দোয়া করলেন, ওই অধ্যায় পরে আসবে সালাতের জানাজার তরিকা। দোয়া করছেন, আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম রিজনহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'ই ওয়াস সালজি ওয়াল বারাদ, শেষ পর্যন্ত দোয়া। এত সুন্দর দোয়া, আল্লাহ তুমি একে মাফ করো, আল্লাহ তুমি এর উপর রহম করো, শেষ পর্যন্ত। আউফ বিন মালিক বলেন, এত সুন্দর দোয়া করেছেন, আমার মনে মনে আশা জাগলো যদি আমি এই মৃত হতাম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেতাম। তাই জানাজার দোয়া, যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনারা শিখবেন না, এমনি বসে থাকবেন। আপনাদেরকে কিছুদিন পূর্বে দেওয়া হয়েছিল, কয়জন শিখেছে আল্লাহ আলাম। আবার কত সুযোগ আমরা জানাজার জানাজার দোয়া বা জানাজার তরিকা বর্তমানে শিখতে পারি, শিখার আরো সুযোগ হয়েছে। এই বড় মসজিদে জানাজার সালাত হয়, আজকে হয়নি, ধারাবাহিক প্রত্যেক দিনই মৌজুদ, বাই চান্স একদিন মিস হয়, এই জুম্মার সালাতের পরে এখানে সবসময় জানাজার সালাত থাকে, থাকে কিনা, বাই চান্স মিস, আলহামদুলিল্লাহ। এটা একটা ওসিলা, এটা মাধ্যম আমাদের, এখানে আসবো, জানাজার সালাত পড়বো আর দোয়া শিখবো। প্রথম তাকবীরের পর, সংক্ষিপ্ত প্রথম তাকবীরের পর কি পড়বেন, সূরাতুল ফাতিহা, আর এর সাথে যদি অন্য কোন সূরা মিলান পড়তে পারেন সুন্নাহ। দ্বিতীয় তাকবীর পর দরুদ শরীফ, আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় তাকবীর পর দোয়া, চতুর্থ তাকবীর পর সালাম, এটাই চলে বর্তমানে। তাকবীর আরো বেশি দেয়া যায়, ওইটা যখন আলোচনা করব তখন আপনারা শুনবে কত তাকবীর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে প্রমাণিত আছে। বলছেন, আমরা পরবর্তীতে ওই জানাজা ওখানে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাতাখাত্তা খুতান সুম্মা ক্বাল লাআল্লা আলা সাহিবুকুম দাইনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক কদম সামনে গেলেন, তারপর বললেন, সম্ভবত তোমাদের এই সাথী ঋণী, দেইন বলতে কি, করজ, আরবিতে দেইন বলা হয় করজকে, ঋণকে। তারা বললেন, নাআম দিনারান, দুই দিনার ঋণী সে, মাত্র দুই দিনার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চলে গেলেন, বললেন, সল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের সাথীর সালাতুল জানাজা পড়ো। অন্য রেওয়ায়েতে আসছে, আমি পড়ব না তোমরা পড়ো। কেন পড়বেন না, যেহেতু ইলুকটি ঋণী। তখন আমাদের মধ্য থেকে এক ব্যক্তি যাকে বলা হয় আবু কাতাদা, আবু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমা আলাইয়া, এই দুই দিনার আমার জিম্মায়, আমি আদায় করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই দিনারের দায়িত্ব তোমার উপর, তোমার সম্পদে, আর এই মৃত ব্যক্তি মুক্ত হবে এই দাবি থেকে, এরকম। আবু কাতাদা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়লেন। আচ্ছা, ঋণের ব্যাপারটা ভারী কিনা, যদি ভারী না হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, আমি মাফ করবো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য, মানব জিন তথা সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। কিন্তু এই জায়গায় বলছেন, আমি জানাজার সালাত পড়বো না। কেন পড়বো না, যেহেতু সে ঋণী। আচ্ছা, এই হাদিসটি সম্পূর্ণ আর বলবো না, সংক্ষিপ্ত করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। দেখুন এই কিতাবটা কত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিনা, আমি এই কিতাব থেকে কতদিন দোষ দিব, আল্লাহ শেষ হবে না। কারণ শুধু হাদিস বললে তো হয় না, একটু প্রাসঙ্গিক কিছু বলতে হয়। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, এই হাদিসকে সামনে রেখে শেখ নাসিরুদ্দিন আলবানী দুই একটি কথা বলেছেন এখানে, আমি এটা আর বলবো না আপাতত। এরপরের হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, বলছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা أن أباه استشهد يوم أحد وترك ست بنات وترك عليه دينا 30 وثقا فاشتد الغرماء في حقوقهم فلما حضره جداد النخل أتيت رسول الله صلى الله عليه وسلم جابر بن عبد الله رضي الله عنه بقول আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, উহুদের দিন। রেখে গেছেন ছয় মেয়ে, কয়টা মেয়ে? সিত্তা, সুবহানাল্লাহ। আর বুঝা গেল ছেলে একটা, বুঝবেন ভালো করে, কারণ তিনি বলছেন আমার আব্বা মারা গেছেন বা আমার আব্বা শহীদ হয়েছেন, উস্তু শহীদ বলছেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শহীদ, সন্দেহ নেই। উস্তু শহীদা ইয়াউমা উহুদ ওয়া তারাকা সিত্তা বানাত, ছয়টা মেয়ে রেখে গেছেন। আর তার উপর অনেক করজ ছিল, 30 ওয়াসাক, 30 ওয়াসাক। আর এক ওয়াসাক হচ্ছে 60 সা, কয়টা সা? তাহলে এই হিসাবে আপনি পূরণ দেন, তখন বুঝুন কত সা, অনেক করজ, 30 ওয়াসাক। তখন সবাই যারা দেনাদার, ঋণ যারা দিয়েছে, ওরা এসে দাবি করছে, দাও দাও সবই। তার ছেলে একটা, মেয়ে কয়টা? ছয়টা। দিবে কে? এক ছেলেই দিবে। তাহলে বাপ মারা গেছে, বাপের হক ছেলে তুমি মজুদ আদায় করবে কিনা? কিছু লোক আছে উল্টা পাল্টা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, এরকম লোককেও আমি দেখেছি যে বাপকে মেরেছে, বাপকে মারে। দেখেছেন আপনারা মাকে মারে, দুনিয়াদারিকে সামনে রেখে বাপকে মারে, মাকে মারে। কালকে আমি একটা ঘটনা দেখলাম, সত্য না মিথ্যা আল্লাহ আলাম, ওই আপনাদের নেটে লিখেছে আর কি, একটা লোক দেখি তার মাকে জবাই করে দিয়েছে। অবশ্য বলছে তার মস্তিষ্ক জনিত রোগ আছে, জানি না আল্লাহ আলাম কি হবে, এই জমানায় এটা অসম্ভব কিছু না। বাপ বুঝে না, মা বুঝে না, হ্যাঁ বউকে অগ্রাধিকার দেয়, আর না হয় নিজের কুপ্রবৃত্তিকে অগ্রাধিকার দেয়। যতই হয় বাপ যদি খারাপ হয় তবু তোমার বাপ, ঠিক না? ও ঠিক, মা খারাপ হলে তবু কি তোমার মা? আল্লাহ বলছেন তুমি পার্থিব জগতে তাদের আনুগত্য করবে, তবে যদি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে নির্দেশ দেয় সেক্ষেত্রে তোমরা বা তুমি তার নির্দেশ পালন করবে না। ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, যদি শিরিক করার জন্য তোমাকে তোমার মা বাপ নির্দেশ দেয়, বিদাত করার জন্য তোমাকে তোমার মা বাপ নির্দেশ দেয়, আল্লাহর নাফরমানি যে কোনো রকমের নাফরমানি করার জন্য নির্দেশ দেয়, তাহলে তুমি তার নির্দেশ বা তাদের নির্দেশ মানবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি তোমার মাল সবই তোমার বাপের। তাহলে বাপের হক আদায় করতে পারবেন, মায়ের হক আদায় করতে পারবেন? দেড় টাকার জন্য মাকে ছেড়ে দে, আছে কিনা এরকম? দেড় টাকার জন্য বাপকে ছেড়ে দে, একটা কথা বললাম আমাকে দেড় টাকা, তুমি তোমার সম্পত্তি যা করলো তোমার বাপের, বাপের তোমার মায়ের। তাহলে বাপ বড় না বউ বড়? উত্তর দিন, বাপ বড়। আচ্ছা মা বড় না বউ বড়? কিন্তু মা বাবার জন্য উচিত তারা এরকম কাজ করবেন না যাতে আরেকটা মেয়ের উপর জুলুম হয়ে যায়। ওটা হচ্ছে তাদের কাজ, তারা জুলুম করবে না, পরে মেয়েকে এনে জুলুম করে, এরকম আছে। আল্লাহ এইসব মা বাবাদের আল্লাহ হেদায়ত দিন, বুঝার তৌফিক দিন। কিন্তু তোমাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে মা বাপকে খুশি রাখা, বিন্দু মাত্র তুমি তাদেরকে নাখুশ করবে না। রব কি সুন্দর বলেছেন, তুমি ভালো কথাও বলেছ তবুও তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না, ঠিক না? ভালো কথা বলছ, হেই মা বলতে পারবে কেন? এখন না বলতে পারবেন নিজের যারা পাবে, যারা ঋণ দিয়েছে তারা সবাই নিজ নিজ হক দাবি করছে। যখন আসলো খেজুর পাড়ার সময়, আপনারা তো এখানে আছেন দেখছেন তো, এখন বর্তমানে খেজুর পাড়ার সময়, কিন্তু আজকে এই খেজুরের বিধান সম্পর্কে আজকে এই শেখ দর্শ দিয়েছেন, খুতবা প্রদান করেছেন। আচ্ছা, যখন খেজুর পাড়ার সময় আসলো, জাবির বিন আবদুল্লাহ বলেন, আমি আসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার আব্বা উহুদের দিন শহীদ হয়েছেন আর তিনি অনেক ঋণ রেখে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আসবেন আর এইসব যারা পাওনাদার যারা পাবে ওরা যেন আপনাকে দেখে হয়তো তারা একটু নম্রতা নরম আচরণ করতে পারে আমার সাথে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি গিয়ে প্রতি প্রকার খেজুরকে আলাদা করে রাখো। বাংলাদেশে আপনাদের ধান আছে তাই না? ধান চাউল কম বেশ সবারই আছে মনে হয়, হয়তো দুই একজন থাকতে পারে যারা করেনি, বেশিরভাগ কিছু না কিছু থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলের লোক, ঠিক না ভাই? শহরে হয়তো না, শহরে তো তার প্রয়োজন নেই, তাদের মজুদ। আপনারা ধান রাখেন ধানের জায়গায়, বিভিন্ন প্রকার ধান থাকে, চাউল থাকে, তাই না? সব ধান আলাদা আলাদা করে রাখা হয়, আর এখানে দেখবেন খেজুর আছে, খেজুর আলাদা আলাদা করে রাখে, অনেক প্রকার খেজুর। আমরা তো চিনতাম না বাংলাদেশ থেকে, মনে হয় খেজুর হয়ে গেছে বলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কত প্রকার খেজুর, ওদেরকে জিজ্ঞেস করবেন কত বড়া, 30 থেকে অধিক প্রকার খেজুর রয়েছে এখানে, 30 প্রকার থেকে 32 প্রকার থেকে আরো বেশি মনে হয় খেজুর রয়েছে। কয়টা চিনি আমরা? হয়তো ওই চিনলেন বারহি, সুকরি, বর্ণি, ওই কয়েকটা চিনলেন, আজুয়া, কয়টা চিনি আমরা? চিনি না। তো আল্লাহ রসুল সাহেব বললেন, প্রতি প্রকার খেজুর তোমরা তুমি আলাদা আলাদা করো স্তূপাকৃতিতে। জাবির বিন আবদুল্লাহ যা ছিল তাই এরকমই রাখলেন। আসলেন আল্লাহ রসুল সাহেবের কাছে, তো সকালবেলা এসে তাকে বলেন, ইয়া রাসূল, আমি এরকম রেখেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সকালবেলা আসলেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এসেছেন ওই সময় ওইসব লোকজন উপস্থিত, বুঝা গেছে যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি দেখে বোঝা যাচ্ছে যেমন জাবির বিন আবদুল্লাহর উপর তারা খেপা আর কি, বোঝা যাচ্ছে খেপা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অবস্থা যখন দেখলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা মুজিজা, আতাফা হাওলা আযমহা বাইদরান সালাসান ওয়াদআ ফি থামরিহা বিল বারাকাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে এই খেজুরের স্তূপগুলির মধ্যে থেকে যে স্তূপটি সবার বড় ছিল ওই বড় স্তূপের চতুর্দিকে তিনবার চক্কর লাগালেন আর দোয়া করলেন, বলে আল্লাহ এর মধ্যে বরকত দাও, আল্লাহ এর মধ্যে বরকত দাও। তারপরে এর উপর উঠলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবীর মুজিজা সলাওয়াতুল্লাহি ওয়া সালাম আলাইহি। এর উপরে বসলেন, তারপর বললেন উদু আসহাবাক, তোমার সাথী তোমার কাছে যারা ঋণ পাবে ওদেরকে ডাকো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নিজ পক্ষ থেকে মেপে মেপে তাদের ঋণ দিচ্ছেন, ঋণ পরিশোধ করছেন। ফামা জালা ইয়াকিলু লাহুম হাত্তা আদা আল্লাহু আমানাত ওয়ালিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটি স্তূপে বসা আর ওখান থেকে সবাইকে দিচ্ছেন মেপে মেপে, তোমার কত অজক বা তোমার কত হাদা কত সা ইয়া আল্লাহ শীল, তোমার কত এত শীল, নবী নিজে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মৌজুদ, সবাইকে দিয়ে দিয়েছেন কত ওয়াসাক, 30 ওয়াসাক, সব শেষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্তূপে বসা আছেন ওইটা ওইরকমই আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বলেন ওয়া আনা ওয়াল্লাহ রাযিন আন ইউআদ্দি আল্লাহু আমানাতা ওয়ালিদি ওয়ালা আরজিউ ইলা আখাওয়াতি বিতামরা, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এতে সন্তুষ্ট রাজি যে আল্লাহ আমার বাপের আমানত আদায় করে দিবেন আর আমি একটা খেজুর আমার বোনদের জন্য নিয়ে যাব না, এতে আমি খুশি। কিন্তু দেখলেন কি রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম অলৌকিক ঘটনা মুজিজা প্রকাশ করেছেন। হ্যাঁ, যে বাইদার, বাইদার কাকে বলে, স্তূপ, খেজুর স্তূপ, যেটার উপর বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন সবশেষ ঋণ, হ্যাঁ, আর ওইটা এরকমই রয়ে গেছে, সুবহানাল্লাহ। فاض من ايديه ماء كلما غاض ماء البئر منه وامتص وشال، فاض من ايديه ماء كلما غاض ماء البئر منه وامتص وشال. الله رسول صلى الله عليه وسلم معجزه كوره تكبر اكبر راي مويه অনেক সাহাবা নিয়ে আছেন সফরের অবস্থায়, পানি নাই, কূপ নাই, তাদের কাছে যেসব পানীয় পাত্র রয়েছে কোন পাত্রে পানি নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই, উযু করব কিরকম, ইস্তিনজা করব কিরকম, হ্যাঁ, গোসল যদি কারোর উপর গোসল করবে কিরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন কোন পাত্র আছে কিনা, তারা বললেন একটা পাত্র আছে, হ্যাঁ সোয়াইয়া, অল্প পানি আছে। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রে তার হাত মুবারক রাখলেন, রব্বুল আলামিন তার এই প্রত্যেকটি আঙ্গুল আঙ্গুল দিয়ে এক একটা ঝর্ণা বের করে দিলেন। এটা হচ্ছে মুজিজা। মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন পাথরে মারো, লাঠি দিয়ে বাড়ি মারো, কয়টা চশমার ঝর্ণা বের হয়েছিল বলেন? 12টা, বলে গেছেন কেন কয়টা? ইদরিব বি আসাক আল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা কদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ ওয়া লা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বললেন অসুবিধা নেই, তুমি কি করো লাঠি দিয়ে, মূসা আলাইহিস সালামের আশা তো আছে, চিনেন না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুজ্জু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা এটা কি? আল্লাহ বললেন, মূসা বললেন এটা তো আমার লাঠি, খালাস লাঠি তো। কিন্তু মূসা কিন্তু আরো কিন্তু আরো অনেক বলেছেন, তিনি কি বলছেন? আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি টেক লাগাই, ওয়া আহুজ্জু বিহা আলা গানামি, আর আমি আমার বকরির জন্য পাতা ঝাড়ি, আরো অনেক কাজ আছে। আল্লাহ বললেন একটা, তিনি আরো অনেকটা, ঠিক না? হয়তো সুযোগ পেয়েছেন, যদি আবার আল্লাহ কথা না বলেন তাইলে বাদ দিয়েছেন, এলে হয়তো আরো বলতেন, সুবহানাল্লাহি বিহামদি। মানে কি, সুযোগ পেয়েছি আল্লাহর সাথে কথা বলতে, একটা বলে দিই, বলো সুবহানাল্লাহি বিহামদি। আচ্ছা, তো তার লাঠি, বুঝতে পারছো? আল্লাহ বললেন খালাস, লাঠি একটু ছাড়ো তো, লাঠি ছাড়লেন, হয়ে গেছে। এটা তো আপনারা জানেন, ওই ঘটনা আমি বলবো না। তাহলে লাঠির মাধ্যমে মুসা আলাইহিসসালামের অনেক মুজিজা প্রকাশিত হয়েছে। কার পক্ষ থেকে? এটা আল্লাহ, এইসব মুজিজা আল্লাহর পক্ষ থেকে। কোন নবী কিছু করতে পারে না, পারেন না, কোন রসুলও কিছু করতে পারবেন না। قل لا املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله, আপনি বলুন আমি আমার নিজের লাভ করতে পারি না, লোকসানও করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চায়। তাহলে লাভ লোকসানের মালিক আল্লাহ। আপনি বলুন না, না আমার বীর বাবা আছে রে, সব শেষ করে দিবে, আল্লাহ আমাদের হেদায়েত দিন। এই হচ্ছে এখানে মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে। আর অন্যদিকে আমি মুজিজা উদাহরণ দিলাম, মুসা আলাইহিস সালামের মুজিজা ওইটা, পাথরে মারো, কি লাঠি দিয়ে আঘাত করো, বের হয়ে গেল বারোটা ঝর্ণা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক রেখেছেন হালকা ময়া, ওখান থেকে বের হয়ে গেছে সরাসরি হাত দিয়ে ঝর্ণা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। সবার মুজিজা সব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা যদি দেখি এখানে মুজিজাটা বড় হচ্ছে কার, কোনটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা বলছেন জাবির বিন আব্দুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছেন, ফাসালিমাত ওয়াল্লাহিল বায়াদিরু কুল্লুহা, যত বায়াদির আছে, যত স্তূপ ছিল খেজুরে, সবকিছু যেরকম আছে ওইরকমই আছে। আমি দেখলাম, এমন কি আমি দেখছি যে বায়াদারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, লাগছে যেমন এই স্তূপ থেকে একটা খেজুরও কমেনি। আমি জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতুল মাগরিব আদায় করলাম, আমাকে দেখলেন তিনি, আমি তাকে বললাম ইয়া রাসূলুল্লাহ এরকম হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, হাসি দিলেন, খুশি আর কি, আলহামদুলিল্লাহ। আর বললেন, ইতি আবা বকর ওয়া উমর ফা আখবিরহুমা, যাও তুমি এই ঘটনাটি আবু বকর আর উমরকে বলে দাও, ওদেরকে গিয়ে জানাও। তারা বললেন, তখন তারা বললেন, আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করেছেন, আমরা বুঝতে পেরেছি এরকম একটা কিছু হবেই, সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ সবকিছুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী রাখতেন দুইজনকে, এই দুইজনকে, প্রথম নম্বর আবু বকর, দুই নম্বর উমর। আবু বকর উমর পরস্পরের লড়াই হতো, ঝগড়া হয়েছে, হয়নি? ঝগড়া হবেই, মানুষ একসাথে থাকলে হবেই, তাতে কোন ব্যাপার নয়, ওই ঘটনা আমি বলবো না। কিন্তু কথা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে হয় ওইটা, এখানে একদম জমে থাকা ওইটা হচ্ছে খারাপ, মানুষ মাত্র তো হবেই, বুঝতে পারছেন? কথা কাটাকাটি হবে, একসাথে জানলে একজন গরম একজন ঠান্ডা, আদাম সহ, এটা কিন্তু ভিতরে রাখতে নাই। যাই হোক, এই একটা হাদিস পেশ করলাম করজ সম্পর্কে। ভাইয়ার আমার, করজ যদি থাকে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করে সুদ করার, বলুন ইনশাআল্লাহ। আরো কয়েকটি হাদিস এখানে পেশ করেছেন, যদি পরবর্তী দর্শে আলোচনা হয় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তৌফিক দিলে আলোচনা হবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান জেনে আমল করার তৌফিক দাও, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, আর ব্যাপকভাবে তোমার দিন প্রচার করার তৌফিক দাও। মাওলা ইলম মোতাবেক আমল করার তৌফিক দাও, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে সাহায্য করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করো, মুজাহিদিনে ইসলামকে গালিব করো, শত্রুদেরকে আল্লাহ কাফির কুফফার জালিম শত্রুদের আল্লাহ তুমি পরাজিত করো, পরাস্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।